Kini lo tarta. Ami bollo pata. Kini lo tarlo. Ami bollo jol. Maya Ami alor dag ke nilo tara ko sundhe bollo pathor ke kade tanu বায়ু বলল ভ্রূণ কে নিল তারায়ু আমি বলল নারী ঝাপটা নামে তবু পুষ্প ধরে দাঁতে রৌদ্র পাতে ঘ্রাণে নাচে ঘাসে ঝুঁকে লালার আঠা সুতো আহুতির নাচ ভাঙা কাঁচ গেঁথে কোটরে ওষ্ঠ ডৌল চুত লহু ছাপ রটে রজনীর পথে দুপুরের দাঁতে নেচে যা লোভের ঘেয় ঢিপি উপির যে রাজীব সরলে শিয়রে এসেছে জুড়ো বেলা নেবে তার বুক রাত্রি জানোয়ার কে নেবে তার হাত যৌন ব্যবহার কে নেবে তার টুটি কুকুর দারোয়ান অন্য লোমে ঢাকা শুকনো অপমান কে নেবে তার শোক Yeah.